আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেট মহানগরীতে অবস্থিত মসজিদ আত তাকওয়া অ্যান্ড ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী সিরাতুল মুস্তাকিম সম্মেলনের দ্বিতীয় দিনে সালাতুল মাগরিবের পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এই সিরাত মুস্তাকিম সম্মেলনের প্রথম দিন গতদিন আমরা অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নার আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা শুনেছি। আজকেও ইনশাআল্লাহ অনেক বড় বড় ওলামায়ে কেরামদের নিকট থেকে আমরা কোরআন এবং সুন্নার আলোকে বিভিন্ন বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হল আল মুকাতাআতুল আম্মা ফি হায়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটি বিচ্ছিন্ন সম্পর্কহীন গৃহবন্দী জীবন যাপনের সময়কাল। অর্থাৎ আজকে আমার আলোচনার শিরোনাম হল গৃহবন্দী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ের উপরে আমরা কোরআন সুন্নার আলোকে এবং সিরাত গ্রন্থগুলোর আলোকে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিরাত মুস্তাকিম সম্মেলন থেকে সিরাতে মুস্তাকিম খুঁজে পাওয়া, সিরাতে মুস্তাকিমের উপরে চলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, সিরাতে মুস্তাকিম এমন একটি রাস্তা, এমন একটি পথ, যেই রাস্তাটি, যেই তরিকাটি, যেই সিরাতটি সোজা, এটার মধ্যে কোনো বক্রতা নাই। এক নম্বর বৈশিষ্ট্য যে এটার ভিতরে কোনো বক্রতা নাই, বাঁকা কোনো কিছু নাই, এটা সম্পূর্ণ সোজা। এই জন্য এটার নাম হলো, এই রাস্তাটার নাম হলো সিরাতে মুস্তাকিম। মুস্তাকিমের মানে হলো সোজা, যেটার ভিতরে কোনো ধরনের বক্রতা কুটিলতা এগুলা নাই। এই রাস্তাটা সোজা কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ। এই সিরাত মুস্তাকিমের দ্বিতীয় বৈশিষ্ট্য হল এই রাস্তার উপরে চললে হেদায়েত পাওয়া যায়, মানে যে এই রাস্তার উপরে আছে সে শতভাগ হেদায়েতের উপরে আছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাত মুস্তাকিমের হেদায়েত দিন, মানে এই সিরাত মুস্তাকিমের উপরে যে থাকবে সে হেদায়েতের উপরেই থাকবে। এটা হলো সিরাত মুস্তাকিমের দ্বিতীয় বৈশিষ্ট্য। সিরাত মুস্তাকিমের আরেকটি বৈশিষ্ট্য হল এই রাস্তার উপরে যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম, সমস্ত সিদ্দিকীন, সমস্ত সুহাদা, সমস্ত সালেহীন বান্দারা এই সিরাতে মুস্তাকিমের উপরেই ছিলেন। অর্থাৎ এই রাস্তাটা নবীওয়ালা রাস্তা, এই রাস্তাটা সিদ্দিকদের রাস্তা, এই রাস্তাটা সুহাদাদের রাস্তা, এই রাস্তাটা সলেহীনদের রাস্তা। আমরা যারা এখানে এসেছি, আমরা নবীগীন হওয়ার সুযোগ আছে নাই, কারণ নবী কেউ ইচ্ছা করলে হইতে পারে না। নবী আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্বাচিত করেন, নিজেই বাছাই করেন। আর কিয়ামত পর্যন্ত কোন নবী আসার সুযোগ নাই, নবী আসবেন না। লা নবিয়্যা বাদি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। তাহলে আর আমাদের মধ্যে থেকে নবী হওয়ার সম্ভাবনা নাই। সিদ্দিকীন, সিদ্দিক হওয়াও অনেক কঠিন জিনিস। এই উম্মতের সিদ্দিক ছিলেন আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। প্রত্যেক নবীর উম্মতের মধ্যে কিছু কিছু সিদ্দিক থাকেন, আল্লাহ পাক এই উম্মতের মধ্যেও সিদ্দিক রেখেছেন। তবে এখন সিদ্দিক হওয়া এটাও অনেক কঠিন জিনিস। সুহাদা, সুহাদা দুই ধরনের সুহাদা, এক ধরনের সুহাদা মা তাফি সাবিলিল্লাহ, আরেক ধরনের সুহাদা যারা মানুষের কাছে সত্যের হকের তাওহীদের সাক্ষ্য দেন। এই সুহাদাও অনেক কঠিন। এই চারটা স্তরের ভিতরে সবচেয়ে সহজ যে স্তরের উপরে চলা মোটামুটি আমাদের সকলের জন্য সম্ভব, সেটা হলো সলেহীনদের স্তর। সলেহীন হওয়া এটি মানুষ চেষ্টা করলে যে কেউ সলেহীন হইতে পারে। তাহলে এই সিরাতে মুস্তাকিমের উপরে চললে সলেহীন বান্দা হওয়া যায়, সুবহানাল্লাহ। তাহলে আজকের যে সিরাতে মুস্তাকিম সম্মেলন এই সিলেট মহানগরীতে দুদিন ব্যাপী আয়োজন করা হয়েছে, এর উদ্দেশ্য হল যাতে আমরা সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য যেই জিনিসগুলো, যেই বিষয়গুলো জানা জরুরি, সেই বিষয়গুলোই এই দুদিন ব্যাপী সিরাতুল মুস্তাকিম সম্মেলনের আলোচ্য বিষয়। সিরাতুল মুস্তাকিমের চাক্কা কয়টা? সিরাতুল মুস্তাকিমের চাক্কা কয়টা? সিরাতুল মুস্তাকিম একটাই, সিরাতুল মুস্তাকিম চাক্কা একটাই, এক চাক্কার উপরে চলে, এটার আর এর থেকে বেশি চাক্কা লাগে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন এটাই হলো সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, এটাকেই অনুসরণ করো। আল্লাহ পাক এখানে এক বচন ব্যবহার করছেন। সিরাতে মুস্তাকিম অনেকগুলো হয় না, সিরাতে মুস্তাকিম হয় একটা। সিরাতে মুস্তাকিমের দাওয়াত হয় একটা, সিরাতে মুস্তাকিমের দাওয়াতের বিষয়বস্তু একটা, সেটা হলো তাওহীদের দাওয়াত। যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুসসালাম এসেছেন, সকল নবী রাসূল সিরাতে মুস্তাকিমের দাওয়াত দিয়েছেন। তাদের দাওয়াতের বিষয়বস্তু ছিল কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ, মানুষকে শিরিক মুক্ত তাওহীদি ঈমানের দাওয়াত দিয়েছেন। তাহলে এই সিরাতে মুস্তাকিমের উপরে যারা থাকবেন তাদের সকলের দাওয়াতের বিষয়বস্তু একটাই, শিরিক মুক্ত তাওহীদি ঈমান। যদি কারো দাওয়াতের মধ্যে এই বিষয় না থাকে, শিরিক মুক্ত তাওহীদি ঈমানের দাওয়াত না আসে, তাহলে বুঝতে হবে যে তিনি সিরাতে মুস্তাকিমের উপরে দাওয়াতের উপরে নাই, তিনি সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন। সিরাতে মুস্তাকিমের তরিকা একটা, সেটা হলো তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই তরিকাটা হলো বিদআত মুক্ত সুন্নতি আমলের তরিকা, যেটাকে আমরা বলে থাকি সুন্নতে রাসূলিল্লাহ, মিল্লাতে রাসূলিল্লাহ। এটাই হলো সিরাতে মুস্তাকিমের তরিকা। অর্থাৎ সিরাতে মুস্তাকিম চার ভাগে বিভক্ত নয়, যে এটা শরীয়ত, এটা তরিকত, এটা হাকিকত, এটা মারেফত, এরকম সিরাতে মুস্তাকিম চার ভাগে বিভক্ত নয়, সিরাতুল মুস্তাকিম একটাই তরিকা, সেটা হলো তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সিরাতুল মুস্তাকিম জানতে হলে, বুঝতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত জানতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত, সবচেয়ে বড় সীরাত গ্রন্থ হলো কোরআনে কারীম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট করে বলছেন, কানা খুলুকুহুল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র জানতে হলে জানতে হবে কোরআন। কোরআন যিনি যত জানবেন, কোরআন যিনি যত বুঝবেন, তিনি নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনী তত বেশি জানবেন এবং বুঝবেন। এজন্য আজকে এই সিরাতুল মুস্তাকিমের একটা অংশ আমাদের আলোচনার বিষয়বস্তু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি ভালো করে না জানি, সিরাত যদি ভালোভাবে না জানি, তাহলে সিরাতুল মুস্তাকিমের উপরে চলা সম্ভব নয়। এজন্য একজন মুমিনকে কোরআন সুন্নাহ জানার সাথে সাথে ওই কোরআন সুন্নাহর বিষয়ের প্রেক্ষাপট এবং এটার বাস্তবায়নকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জানাটাও আবশ্যক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি কত বছর? 23 বছর। 23 বছরের মধ্য থেকে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি, একটা হলো আল হায়াতুল মাক্কি আর একটা হলো আল হায়াতুল মাদানি। মাক্কি জীবন যেটা, এটা কত বছর? 13 বছর। আর মাদানি জীবন যেটা, অর্থাৎ হিজরতের আগে আর হিজরতের পরে, হিজরতের আগে 13 বছর, হিজরতের পরে 10 বছর। হিজরতের আগে যে 13 বছর, এই 13 বছরের 3টা বছর হলো এই আল মুকাতাআ আল আম্মা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গৃহবন্দীর সময়কাল, এটা হলো এই মাক্কি জীবনের 13 বছরের মধ্য থেকে 3 বছর। এই 3 বছর হলো নবুয়তের অষ্টম বছর, নবম বছর, দশম বছর। এই 3 বছরকে বলা হয় আল মুকাতাআ আল আম্মা, সীরাতের ভাষায় এটার নাম আল মুকাতাআ আল আম্মা। অর্থাৎ গৃহবন্দী অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা বছর আমরা আলোচনা করব। এখানে কয়েকটা জিনিস, প্রথম বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই জমিনে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে আমানতদার মানুষ, সবচেয়ে সত্যবাদী মানুষ, এটা কাফের মুশরিকেরাও স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। কিন্তু তারপরেও এই মানুষটিকে কেন 3 বছর গৃহবন্দী করে রাখা হইল? এই গৃহবন্দী কালে এই আল মুকাতাআ আল আম্মার কারণ কি, কারণগুলো কি, এটা হলো একটা বিষয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই 3 বছর গৃহবন্দী করে রাখা হলো, এই 3 বছরে তার জীবনটা এবং তার সাথে যাদেরকে একসাথে রাখা হলো তাদের জীবনটা কিভাবে কেটেছিল, এটা হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হলো যে এই গৃহবন্দী অবস্থা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মুক্তি পেলেন, এই 3টা বিষয় আমরা অল্প সময়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গৃহবন্দী থাকার কারণ কি, কারণগুলো আমরা পর্যালোচনা করলে বুঝতে পারব যে এই কারণগুলো যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্যে ঘটেছিল এবং যারাই নবীওয়ালা কাজ করবে কিয়ামত পর্যন্ত তাদের ক্ষেত্রেও এই বিষয়গুলো ঘটবে এবং এই বিষয়গুলো যাদের মধ্যে ঘটবে, যারা নবীওয়ালা জিন্দেগির উপরে থাকবে, নবীওয়ালা দাওয়াতের উপরে থাকবে, তাদের উপরে এই ধরনের বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নেমে আসার সম্ভাবনা আছে। যদি কিছু না আসে বুঝতে হবে আমার দাওয়াত, আমার এই যে রাস্তার উপরে আছি এটা নবীওয়ালা রাস্তা না, এটা ওই রাস্তা থেকে আমি বিচ্যুত হয়ে গেছি। এজন্য প্রথম জানতে হবে কারণগুলো কি কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিয়াবে আবি তালেবের আবু তালেব উপত্যকায় দীর্ঘ 3 বছরের গৃহবন্দী জীবনকাল। আমি প্রথম সর্বপ্রথম যে বছর হজে গিয়েছি তো শিয়াবে আবি তালেব খুঁজতেছিলাম যে শিয়াবে আবি তালেব কোন এলাকাটা, কোন জায়গাটাকে শিয়াবে আবি তালেব বলা হয়। আমরা সিরাতের মধ্যে পড়েছি যে আবু তালেব উপত্যকা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর বন্দী ছিলেন এই জায়গাটা কোনটা। অনেক আলেমুলামার নিকটে, ওখানকার অনেক লোকজনের নিকটে জিজ্ঞাসা করে শেষ পর্যন্ত যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে বর্তমানে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি হিসাবে পরিচিত একটা লাইব্রেরি আছে, তারপরে এই পাশে যে বাদশার একটা বাড়ি আছে, এই বাড়ি এবং ওই পাশে যে পাহাড়টা এবং সফা মারওয়া পাহাড়ের এই মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটাই ওই সময়কার শিয়াবে আবি তালেব। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বছরের গৃহবন্দীকাল এই জায়গাটার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এটাই সেই ঐতিহাসিক শিয়াবে আবি তালেব। এখন এই গৃহবন্দী করার কারণগুলো কি কি। 1 নম্বর কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের প্রভাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিয়েছেন, নিয়োগপত্র দিয়েছেন কোন আয়াতের মাধ্যমে বলেন তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী হয়েছেন জানলেন কেমনে তিনি যে নবী, প্রথমে এটা তো জানা দরকার, কি বলেন যে তিনি যে নবী হয়েছেন তিনি জানলেন কেমনে তিনি আল্লাহর নবী, এই নিয়োগপত্রটা কিভাবে পাইলেন। আমরা সকলে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম গারে হেরার মধ্যে জাবালে নূরে যে 5টি আয়াত কারিমা নাজিল করলেন, জিব্রিল আলাইহিস সালাম যে 5টি আয়াত নিয়ে এসেছিলেন, ওই 5টা আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের নিয়োগপত্র দিয়েছেন। সুবহানাল্লাহ। সে 5টা আয়াত কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের নিয়োগপত্র দিয়েছেন, তাকে নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন। এখন তিনি নবী হয়েছেন, রাসূল হয়েছেন, তার কাজটা কি, দায়িত্বটা কি, কর্তব্যটা কি? আমরা প্রথমে একজনকে নিয়োগপত্র দিয়ে নিয়োগ দিলাম, তিনি জয়েন করলেন অফিসে, এখন তার কাজ কি, কোন ডিপার্টমেন্টে কাজ করবেন, কোথায় কাজ করবেন, কিভাবে কাজ করবেন, এগুলো বুঝাই দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নবুয়তের দায়িত্ব নিয়োগপত্র দেওয়ার পরে আরেকটা সূরা নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিষয়বস্তু কি হবে, নবুয়তের কাজটা কি হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তে গারে হেরার মধ্যে জিব্রিল আলাইহিস সালামকে দেখে ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে তিনি ঘরে এসে ভয়ের মধ্যে কম্বল গায়ে দিয়ে চাদর মুড়ি দিয়ে তিনি শুয়ে থাকতেন, কারণ তার ভিতরে একটা বড় ভয় ঢুকেছে যে হঠাৎ তিনি জিব্রিল আলাইহিস সালামের মতো বিশাল এক ফেরেশতাকে দেখেছেন। তো কম্বল গায়ে দিয়ে তিনি শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, এই বস্ত্র আচ্ছাদিত, কম্বল আচ্ছাদিত, চাদর আচ্ছাদিত, মুড়ি দিয়ে শুয়ে থাকা মানুষটা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাইরেক্ট ইয়া মুহাম্মদও বলেন নাই, ইয়া আইয়ুহান নাবিও বলেন নাই, ইয়া আইয়ুহার রাসূলও বলেন নাই, বললেন কি ইয়া আইয়ুহাল মুদাসসির। সুন্দর একটা সিফাত, মানে বন্ধু বন্ধুকে যেভাবে ডাকে, মহব্বতের যে ডাক, মহব্বতের যে আহ্বান, এরকম মহব্বতের ডাক দিয়ে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের দায়িত্বটা কর্তব্যটা বুঝাই দিয়েছেন, কি কাজ? ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা মানুষটা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবুয়ত এজন্য দিই নাই ভয় পেয়ে ঘরের মধ্যে গিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবা, ঘরে শুয়ে থাকার সময় নাই। নবুয়তের দায়িত্ব তো সহজ দায়িত্ব না, অনেক কঠিন দায়িত্ব। এই নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে কত নবীকে হত্যা করা হয়েছে, কত নবীকে করাতে ছিঁড়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত করা হয়েছে, কত নবীকে জবাই করে হত্যা করে কেটে টুকরা টুকরা করা হয়েছে, কত নবীকে আগুনের মধ্যে ফেলে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই নবুয়তের দায়িত্ব শুয়ে থাকার আরামের দায়িত্ব না, আপনাকে এইভাবে বিছানায় শুয়ে থাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিই নাই। কুম ফানজির, কুম, আপনি এই চাদর ফেলে দেন, কম্বল ফেলে দেন, ফেলে আপনি লাফ মেরে উঠে যান, দাঁড়িয়ে যান। কুম মানে দাঁড়াই যান, শুয়ে থাকার জন্য নবী বানাই নেই। এই কয়দিন ভয় পাইছেন এজন্য বেশি কিছু বলি নেই, কয়দিন আরাম করছেন শুয়েছিলেন, এবার আর শুয়ে থাকার সময় নাই, কুম উঠে যান, আর শুয়ে থাকা যাবে না। তো উঠে আপনি কি করবেন? ফানজির, আপনার এক নম্বর কাজ হলো যেই জমিনে আপনাকে নবী বানাইছে রাসূল বানাইছে এই জমিনটা শিরিকের ময়লায় ভরপুর, এই জমিনটা শিরিকের জমি, জমিনটা হলো আমি আল্লাহর, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সমগ্র জমিনটা আমি আল্লাহর মসজিদ, এই জমিনে কোনো শিরিক থাকার কথা না, কিন্তু এই জমিনটা শিরিকে ভরপুর হয়ে গেছে, শিরিকের ময়লা আবর্জনার চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। আপনার প্রথম কাজ হলো ফানজির, আই ফানজির আন শিরিকে, আপনি দুনিয়ার মানুষকে শিরিক থেকে সতর্ক করবেন, এটা আপনার এক নম্বর কাজ, নবীওয়ালা কাজ, এক নম্বর কাজ ফানজির আন শিরিকে, আপনি মানুষকে শিরিক থেকে সতর্ক করবেন, শিরিক থেকে দূরে থাকার দাওয়াত দিবেন। আল্লাহর জমিনে যেই দাওয়াত যেই তাবলিগ শিরকের বিরুদ্ধে দাওয়াত দেয় না, তাবলিগ করে না, ওইটা নবীওয়ালা দাওয়াত, নবীওয়ালা তাবলিগ হইতে পারে না। যেই দাওয়াত হবে শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে, মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে তাওহীদের দিকে ডাকবে, শিরক ছেড়ে দেওয়ার জন্য ডাকবে, ওই দাওয়াত ওই তাবলিগটাই হলো নবীওয়ালা তাবলিগ, ওইটাই হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহর নবীকে আল্লাহ প্রথমে বলছেন ফানজির, এক নম্বর কাজ আপনি মানুষকে শিরিক সম্পর্কে সতর্ক করবেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর জমিনে ঘোষণা করবেন, আপনার রবের শ্রেষ্ঠত্ব জমিনে ঘোষণা করবেন, শ্রেষ্ঠত্বটা ঘোষণা করবেন কিভাবে? ফাকাব্বির বিত্তাওহীদ, তাওহীদের মাধ্যমে, আল্লাহর একত্ববাদের দাওয়াতের মাধ্যমে, আল্লাহর একত্ববাদ কায়েমের মাধ্যমে জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব কায়েম করবেন। ওয়ার রুজজা ফাহজুর ওয়া থিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড়টা সব সময় পবিত্র রাখবেন, আপনার কাপড়ে যাতে কোনো ময়লা না লাগে। দাওয়াতের সাথে কাপড় ময়লা আর পরিষ্কারের সম্পর্কটা কি? আল্লাহ পাক বলছেন আপনার দাওয়াতের বিষয়বস্তু নবীওয়ালা কাজ হলো দুইটা, শেরেক থেকে মানুষকে মুক্ত রাখবেন, তাওহীদের দাওয়াত দিবেন। অর্থাৎ আপনার দাওয়াতটা হবে শেরেক মুক্ত তাওহীদি ইমানের দাওয়াত। কিন্তু আপনি যে সমাজে দাওয়াত দিবেন চারিদিকে শিরকের ময়লা, শিরকের আবর্জনা, আপনি থাকতে হবে ওই শেরেকের সমাজে, দাওয়াত দিতে হবে ওই শিরকের সমাজে, কিন্তু ওই শেরেকের ময়লা যেন আপনার গায়ে না লাগে, শিরকের ময়লা আপনার গায়ে লাগানো যাবে। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, আমরা ঠিক যে সমাজে বসবাস করছি এটাও ঠিক, চতুর্দিকে শিরকের ময়লা, শিরকের আবর্জনায় ভরা, এখানে বসবাস করতে হবে শিরকের মধ্যে, কিন্তু শিরকের ময়লা যেন আমার গায়ে না লাগে, শিরকের ময়লা যেন আমার পরিবারে ঢুকতে না পারে, শিরকের ময়লা যেন আমার ঘরের ভিতরে ঢুকতে না পারে, শিরকের ময়লা যেন আমার সমাজে ঢুকতে না পারে। এই জন্য শেরেক সম্পর্কে নিজে জানতে হবে, নিজে বুঝতে হবে, পরিবারকে বাঁচাইতে হবে, পরিবারকে বুঝাইতে হবে, সমাজকে বুঝাইতে হবে। এটাই হলো এক নম্বর নবীওয়ালা কাজ, নবীওয়ালা দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা নাজিলের পরে কম্বল ফেলে দিয়েছেন। কিসের আর কম্বল দিয়ে শুয়ে থাকা, রাত্রি বেলায় আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতেন, দিনের বেলায় আল্লাহর বান্দাদের সামনে হাজির হয়ে যেতেন। সুবহানাল্লাহ, রাত্রিবেলায় সারা রাত আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নাজিল করা আয়াতগুলো তেলাওয়াত করতেন, সকাল বেলায় উঠে আল্লাহর বান্দাদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে চলে যেতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ওই সময়কার তার বাবা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের দাওয়াতের প্রথম ইসলাম গ্রহণকারী মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 2 বছরের ছোট বয়সে, 2 বছরের ছোট। আম্মা জানা আয়েশা বলেন, আমার আব্বা বলছেন যে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই নবুয়তের দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলে দিয়েছেন কুম ফা আনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাত্রি বেলায় আর ঘুমাইতেন না, কারণ আল্লাহ বলছে কুম, দাঁড়াই যাও, উঠে যাও, কিসের ঘুম, ঘুমানো যাবে না। আল্লাহ রাসূল আর ঘুমাইতেন না কিছুদিন পর্যন্ত, না ঘুমাইতে না ঘুমাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক গুলো ফুলে ফুলে অনেক বড় হয়ে গেছে, চোখগুলা হলুদ বর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতে কারিমা নাজিল করে বলছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও আমার নবী, আগে ডাক দিছি মুদাসসির, এবার হলেন মুজাম্মিল। সুবহানাল্লাহ, এবার আরেকটা সিফাত দিয়ে ডাক দিছেন, ডাক দিয়ে বলছেন কুমিল লাইল, রাতে দাঁড়ায় থাকেন ঠিক আছে, তবে সারা রাত দাঁড়ায় থাকার দরকার নাই, কিছুক্ষণ ঘুমান, কিছুক্ষণ ঘুমান, না ঘুমাইলে আপনি দিনের বেলায় দাওয়াত দিতে পারবেন না। ইন্না নাসিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাউ ওয়া আকওয়ামু কিলা। আপনি দিনের বেলা দাওয়াত দিতে হলে, কথা বলতে হলে আপনার রাত্রে কিছুক্ষণ সময় ঘুমাইতে হবে, না হয় দিনে কথা বলতে পারবেন না, দাওয়াত দিতে পারবেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়দিন ঘুমাইছেন, ঘুমানো শুরু করছেন আস্তে আস্তে। আমার ভাইরা এবং বোনেরা, যে কথাটা আমরা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহবন্দী হইলেন কেন, এক নম্বর কারণ তার দাওয়াতের প্রভাব। এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন। আর দাওয়া আস-সিররিয়া, এটাকে বলা হয় আর দাওয়াত আস-সিররিয়া। 3 বছর গোপনে গোপনে, পরিবেশ এমন ছিল যেখানে প্রকাশ্যে দাওয়াত দিতে পারেননি। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, একটা মুসলিম দেশ, যে দেশের সব তাওহিদি মুসলিম জনতা, যে দেশের মাইকে ঘোষণা হয় প্রিয় মুসলিম তাওহিদি জনতা, সেই দেশে প্রকাশ্যে মাঠে ময়দানে এখনো তাওহিদের দাওয়াত দেওয়া যায় না, সুন্নতের দাওয়াত দেওয়া যায় না, শিরকের বিরুদ্ধে কথা বলা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পরিবেশে এই নবুয়তের দায়িত্ব পেয়েছিলেন, সে একই পরিবেশ বর্তমানেও বিরাজ করছে, আলাদা কোনো পরিবেশ না। আমরা দেখি আমাদের চতুর্দিকে সব মুসলিম ভাই, সব মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারাও তাদের নিজেদেরকে শতভাগ মুসলিম মনে করতেন। আবু জাহেল আবুল আহাবেরা নিজেদেরকে কোনোদিন কাফের মনে করেন, তারা বরং নিজেদেরকে মুসলিম মনে করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিতনাবাজ মনে করছে, নাউযুবিল্লাহ। তারা বিশ্বাস করত তারা অরিজিনাল মুসলিম, খাঁটি মুসলিম, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল নকল, ভেজাল। এমনকি তারা আওলাদে রাসূল ওই সময়কার যে যাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পেশ করছেন, এরা কিন্তু অরিজিনাল আওলাদে রাসূল, কোনো ভেজাল নাই। এই ভেজাল আছে এদের মধ্যে, খাঁটি আওলাদে রাসূলেরা। কারণ ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরেরা, ইসমাইল আলাইহিসসালামের বংশধর, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? তারা আওলাদে রাসূলও ছিল, আওলাদে রাসূলদের কাছে রাসূল দাওয়াত দিয়েছেন, বাহিরের মানুষের কাছে দাওয়াত দেন নাই। যাদের কাছে দাওয়াত দিয়েছেন ছিলেন আওলাদে রাসূল এবং খাঁটি আওলাদে রাসূল, এবং এই ব্যাপারে কোনো ঐতিহাসিক কোনো সন্দেহ পোষণ করে নাই যে এরা আওলাদে রাসূল না। এমন কি তারা আল্লাহর ঘরের খাদেম, বাইতুল্লাহর খাদেম, যাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, এরা মাজারের খাদেম বা উমুক জায়গার খাদেম, এগুলো তো ছোট্ট খাদেম, এরা আরো বড় খাদেম, এরা আল্লাহর ঘরের বাইতুল্লাহর খাদেম, সুবহানাল্লাহ। তাহলে ওই রকম মানুষগুলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন কিসের? তাওহীদের দাওয়াত, শিরিক মুক্তির দাওয়াত। আজকেও দেখা যায় আমাদের সমাজে আমরা সবাই কেউ আওলাদে রাসূল হয়ে বসে আছি, কেউ খাদেম হয়ে বসে আছি, কেউ বড় বড় মুফতি মুফাসসির মুহাদ্দিস হয়ে বসে আছি, কিন্তু এখনো শিরক চিনি নেই, বেদাত চিনি নেই, তাওহীদ বুঝি নেই, সুন্নত বুঝি নেই। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাওয়া সিররিয়া গোপন দাওয়াত দিয়েছেন এই তাওহীদের এবং শিরক মুক্তির দাওয়াত। 3 বছরে কয়েকজন ইসলাম গ্রহণ করেছেন, এদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেকে ইসলাম গ্রহণ করেছেন। 3 বছর পরে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, সূরা শুআরার 214 নম্বর আয়াত, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজনকে সতর্ক করেন। খালি গোপনে গোপনে দাওয়াত পেশ করলে হবে না, এবার প্রকাশ্যে আসেন। 3 বছর পরে শুরু হলো আদ-দাওয়া আল আশাইরিয়া, মানে আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত। আত্মীয় স্বজন সবাইকে ডাকলেন, কোন কোন বর্ণনা আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খাওয়াইছেন, যেদিন দাওয়াত দিচ্ছেন সবাইকে ডাকছেন, সেদিন খাওয়ার ব্যবস্থাও করছেন। সবাই আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দাওয়াত পেশ করেছেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, ইয়া বানি হাশেম, ইয়া কুরাইশ, ইয়া সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, ইয়া বানি কাব ইবনে লুয়াই, সবাইকে নাম ধরে ধরে বলছেন, আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদের নিজেদেরকে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমনকি নিজের মেয়ে ফাতেমাকে বলছে, ইয়া ফাতেমা বিনতে রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ, হে ফাতেমা, আনকিজি নাফসাকে মিনান নার, তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইন্নি লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কারণ আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিছুই করার মালিক নই। নিজের মেয়েকেও সতর্ক করে দিচ্ছেন যে তুমি বসে থাকিও না, আমার আব্বা যেখানে আল্লাহর রাসূল, আবার আমার কি দরকার, আমার বাবা আল্লাহর রাসূল, সেখানে আমার কোনো আমল আখলাকের দরকার আছেন? আমার বাবাই তো টানে নিয়ে যাইব। আল্লাহ রাসূল বলছে, খবরদার, আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি কিয়ামতের ময়দানে, তুমি ফাতেমা জাহান্নামে গেলে আমার কিছু করার নেই, আমি কিছু করতে পারবো না। ফা ইন্নি লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর কাছ থেকে তোমারে ছুটাই আনার কোনো ক্ষমতা নাই। এই ক্ষমতা খালি আমাদের দেশের সৈন্যের আব্দুল কাদের জিলানি, আজরাইলের থেকে রু কারি লই ফেলছে, তারপরে আপনার কত মরা মানুষ জিন্দা বানাই ফেলছে, এত পাওয়ারফুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফা ইন্নি লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আমার এরকম কোনো পাওয়ার নাই, এরকম কোনো ক্ষমতা নাই তোমাকে ছুটাই আনা, তুমি তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিলেন। এরপরে শুরু হলো দাওয়া আল জাহারিয়া, প্রকাশ্যে দাওয়াত। এই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরেই চারিদিকে শুরু হয়ে গেছে আনাগোনা। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন এক দাওয়াত শুরু করছে, আমরা নাকি ভুলের মধ্যে আছি, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ নবীওয়ালা বংশ আল্লাহর রাসূল আমরা, আর এখন আসি কয় আমরা নাকি ভুলের মধ্যে আছি। আমরা আল্লাহর ঘরে খেদমত করে আসতেছি যুগ যুগ ধরে, আমাদের 100 বছরের সংসার, সাজানো সংসার, 100 বছর ধরে আমরা আল্লাহর ঘরে শত শত বছরের খেদমত করে আসতেছি, সারা দুনিয়ার মানুষকে আমরা হেদায়েত দিতেছি, আমাদের কাছে মানুষ আসে হেদায়েতের জন্য, আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা শুরু করছে আমরা নাকি গোমরাহির মধ্যে আছি, আমরা নাকি সঠিক পথে নাই। আবু লাহাব তো রাগে ক্ষোভে সাথে সাথে বলে উঠছে, তাব্বান লাকা ইয়া মোহাম্মদ আলী হাজা জামাতানা, তোমার ধ্বংস হয়ে যাক, আমরা একজন এরকম আল্লাহওয়ালা বংশের, ওলির বংশের মানুষ, নবীর বংশের মানুষ, তুমি আমাদেরকে ডাকি কও আমরা নাকি ভুলের মধ্যে আছি, তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই কথা বলার পরে আল্লাহ জবাব দিছেন, সুবহানাল্লাহ, কি জবাব দিছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, আমার নবী ধ্বংস হবে না ইনশাআল্লাহ। এই দাওয়াতের প্রতিক্রিয়া ঘরে ঘরে আলোচনা শুরু হয়ে গেছে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর ছেলে নতুন নতুন দাওয়াত শুরু করছে। আমরা এত বড় বড় বুজুর্গদেরকে দেখছি, কত বড় বড় আলেম দেখছি আমাদের এই সমাজে, এরা কোনোদিন আমাদেরকে এসব কথা বলল না, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করেছে আমরা নাকি ভুলের মধ্যে আছি, আমরা নাকি শেরেক করতেছি, আমরা নাকি জাহান্নামের দিকে যাচ্ছি, এখন ঘরে ঘরে আলোচনা শুরু হয়েছে, এইগুলো বন্ধ করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থায় এই দাওয়াত বন্ধ করা দরকার, এবার এটাকে ঠেকাও। ঠেকানোর জন্য কি করা দরকার, এবার ঘরে ঘরে ট্রেনিং শুরু হয়েছে, এলাকায় এলাকায় মিটিং শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যখন আদ-দাওয়াল জাহারিয়া প্রকাশ্যে দাওয়াত শুরু হইল, এবার ঘরে ঘরে এই দাওয়াতকে ঠেকানোর বিকল্প এবার শুরু হয়ে গেছে, চারিদিকে আলোচনা, পর্যালোচনা, মিটিং, প্রশিক্ষণ, এক একজন এক এক দিকে দৌড়াচ্ছে। নজর বিন হারেস এই বদমাশ, এই শয়তান বলতেছে, শোনো আমার কাছে একটা বিকল্প পদ্ধতি আছে। সে একটা মিটিং করছে সবাইকে নিয়ে, মিটিং এর সিদ্ধান্ত হইল, সে বললো যে তোমরা যা বলছো এগুলো কোনোটা দিয়ে এই দাওয়াতকে ঠেকানো যাবে না, এই দাওয়াত ঠেকানোর একটা কৌশল আছে আমার কাছে। কি কৌশল? সেটা হলো আমি শাম দেশ থেকে কিছু গানের শিল্পী কিনে নিয়ে আসবো, গানের শিল্পী এনে এই মক্কার ঘরে ঘরে রাস্তা রাস্তায় ছেড়ে দিব, প্রতি রাত্রে গানের অনুষ্ঠান হবে রোডে রোডে রাস্তা রাস্তা, তাহলে এই অঞ্চলের যুবকেরা কোরআনের আওয়াজ না শুনে ওই গানের আওয়াজ শোনার জন্য দৌড় দিবে, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই অঞ্চলের এই মক্কার যুবকগুলাকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে। সে ঠিক শাম দেশে গিয়ে গানের শিল্পী কিনে আনছে, কিনে এনে মক্কাতে প্রতি রাত্রে গানের অনুষ্ঠান। আজকে দেখবেন এক জায়গায় কোরআনের আলোচনা হয়, আরেক জায়গায় দেখবেন গান গায় বক্তা, গানের জায়গায় মানুষ বেশি থাকে, গান শোনার জন্য বেশি আকর্ষণ, কিন্তু কোরআনের আয়াত বললে হাদিস বললে সেখানে আকর্ষণ কম থাকে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে ঠেকানোর জন্য গান বাজনার আমদানি হলো, কেউ কেউ বললো না এভাবে সম্ভব না, তাকে অনেকগুলো মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন নামে পরিচয় করায় দিতে হবে, কেউ বললো যে কবি বলো, গণক বলো, জাদুকর বলো, পাগল বলো, বিভিন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে চারিদিকে ছড়াই দেওয়ার চেষ্টা করা হলো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতকে যে কোনো উপায়ে ঠেকাইতেই হবে, আরো বিভিন্ন ধরনের কৌশল চতুর্দিকে চলতে থাকলো। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতও চলতে আছে, চলতে আছে, প্রতিদিন দিন দিন মুসলিমের সংখ্যা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, আল্লাহু আকবার। এবার শুরু হয়ে গেল, এভাবে 2 বছর প্রকাশ্যে দাওয়াত, 5 বছর, 5 বছর পরে এবার বিশাল একটা মিটিং হয়েছে। ওই মিটিং এ পর্যালোচনা হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত শুরু করেছেন এই দাওয়াতের রেজাল্ট কি, দেখলো প্রত্যেক বাড়িতে প্রত্যেক ঘরে প্রত্যেক এলাকায় একজন দুজন করে করে চলে আসতেছে, এখন এটা ঠেকাইতে হবে যে কোনো উপায়ে। এবার ঠেকানোর পদ্ধতি কি? এবার হলো নির্যাতন শুরু করো, শারীরিক নির্যাতন। এই কথাবার্তা পাগল বলিও কোনো কাজ হয় না, গণক বলিও কাজ হয় না। ঠিক একই দেখবেন নবীওয়ালা পদ্ধতি, কেয়ামত পর্যন্ত যারা শেরেক মুক্ত তাওহীদ ইমানের কাজ করবে, সিস্টেম একটা, এদেরকে পরিচয় করাই দিতে হবে, এরা ওহাবি, এরা লামাজহাবি, এরা ইহুদির দালাল, এরা অমুক, এরা তমুক। এইটা পরিচয় করাই দিতে পারলে তাহলে মানুষ এদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, মানুষ থেকে দূরে রাখা সম্ভব হবে। এটা ঠিক একই নবীওয়ালার দাওয়াতের সিস্টেম। যখনই আমার আপনার দাওয়াত আম্বিয়া আলাইহিমুসসালামের দাওয়াতের সাথে মিলবে, তো নবীদের দাওয়াত ঠেকানোর জন্য যত পদ্ধতি করা হয়েছে, আমার আপনার দাওয়াত ঠেকানোর জন্য ঠিক একই পদ্ধতিগুলো অনুসরণ হবে, এটা কিয়ামত পর্যন্ত। এবার সব চতুর্দিকে শুরু হয়েছে যে এবার নির্যাতন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, কঠিন নির্যাতনের কথা আমরা সবাই জানি, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পরিবার, আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন সাহাবাই কেরামকে ধরে নিয়ে নিয়ে মরুভূমির মধ্যে নির্যাতন করা হচ্ছে, পিটানো হচ্ছে, মরুভূমির উত্তপ্ত রোদের ভিতরে শোয়াই রেখে মাথার উপরে ইট রেখে দেওয়া হয়েছে, কঠিন নির্যাতন করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলার ক্ষমতা নাই, তাদেরকে রক্ষা করতে পারতেছেন না। দূরের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবরান আলা ইয়াসা ইন্না মাওয়াদাকুমুল জান্নাহ, হে ইয়াসারের পরিবার সবর ধরো, সবর ধরো, আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছেন, সুবহানাল্লাহ। এইভাবে একের পর এক নির্যাতন চতুর্দিকে। তখন যতজন ইসলাম গ্রহণ করেছেন কেউ এই নির্যাতন থেকে মুক্ত থাকে নাই, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেও নির্যাতন আসছিল ওই সময়। তিনি মক্কার সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন, কিন্তু তিনিও এই নির্যাতন থেকে রেহাই পান নাই। ঠিক একইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও তখন অনেক নির্যাতন এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গেলেন, পিঠের উপরে নারী বুড়ি চাপাই দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে মারার জন্য এগিয়ে আসছিল, কিন্তু আল্লাহ আকবার, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, আমার পক্ষ থেকে যা নাজিল করা হয় আপনি এটা মানুষের কাছে পৌঁছাই দেন। তবে এই পৌঁছাতে গেলে অনেক জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, মানুষেরা আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে পারে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের থেকে আপনাকে রক্ষা করবেন, সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ রক্ষা করবেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু তালেবকে আল্লাহ পাক তৈরি করে দিলেন, আল্লাহ আকবার। দেখেন আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল প্রকার নির্যাতন থেকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করে গেছেন, সুবহানাল্লাহ। এখন চতুর্দিক থেকে যত নির্যাতন আসে আবু তালেব ঠেকাইতেছেন। এমন অবস্থায় অনেক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো অনেক কুফরি কথা উচ্চারণ করে ফেলেছি, আমি এমন নির্যাতন আমার উপরে করেছে, আমি আর সহ্য করতে পারিনি, আমার ইমানের কি অবস্থা হবে? তখন আল্লাহ পাক সূরা আন-নাহলের 106 নম্বর আয়াত নাজিল করে বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কোন ব্যক্তি যদি ঈমান আনার পরে আল্লাহর সাথে কুফরি করে, তবে যদি সে বাধ্য হয়, পরিস্থিতির শিকার হয়, তাকে বাধ্য করা হয়, কিন্তু তার অন্তরটা আল্লাহর উপরে ঈমানের ব্যাপারে মুতমাইন থাকে, তাহলে সে কুফরি বাক্য উচ্চারণ করলেও সে আমি আল্লাহর কাছে কাফের হবে না। মানে নির্যাতনটা এমন পর্যায়ে পৌঁছছিল যে কুফরি কথা বলতে তাদেরকে বাধ্য করা হইতো। আল্লাহ পাক বলে দিলেন, কোন বান্দা যদি এরকম বাধ্য হয়, অন্তরে যদি ঈমান থাকে, তাকে আমি আল্লাহ কাফের বলি না, সে কাফের হবে না। তাহলে এখান থেকে বুঝতে পারি যে নির্যাতনটা কোন পর্যায়ে গিয়ে গেলে আল্লাহ পাক আয়াত নাজিল করে বলছেন যে এখন কুফরি কথা বললেও অন্তরে ঈমান থাকলে তুমি কাফের হবে না। এরকম পরিস্থিতিতে মুশরিকেরা আবু তালেবের কাছে অনেকবার প্রস্তাব নিয়ে আসলো, আবু তালেব তোমার ভাতিজা আমাদের বাপ দাদার পূর্বপুরুষদের দিনকে ধ্বংস করে দিচ্ছে, আমাদেরকে গোমরা ফতোয়া দিচ্ছে, আমাদেরকে জাহান্নামী বলতেছে, আমাদেরকে খারাপ মানুষ হিসেবে বলতেছে, চিহ্নিত করতেছে, আর তুমি তাকে রক্ষা করার জন্য এমন অবস্থা করো, হয় তাকে আমাদের উপরে ছেড়ে দাও আমাদের কাছে, অথবা তুমি তোমার নিজেকে বিপদের জন্য রেডি করো। অনেকগুলো সিটি তার কাছে দেওয়া হইল, কিন্তু আবু তালেব কোনো অবস্থায় মানতে রাজি না। তখন আরো দুই বছর যাওয়ার পরে, 7 বছর অতিবাহিত হওয়ার পরে মুশরিকেরা সিদ্ধান্ত নিল যে না, আর কাজ হবে না, এবার আবু তালেবকেও শাস্তি দিতে হবে, এবং যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করে সবাইকে শাস্তি দিতে হবে। তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বনু হাসেব এবং বনু মুত্তালিবের যতগুলো মানুষ আছে, মুমিন কাফের সবাই, মানে এখানে শুধু মুমিনদের কেনা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সাপোর্ট দিত তারা কাফের, তারা মুশরিক, তাদেরকে সহ শুধু বনু হাসেম বনু মুত্তালিবের একজন লোক বাকি ছিল, সেটা হলো আবু লাহাব। আবু লাহাব বাদে বনু হাসেম এবং বনু মুত্তালিবের সবগুলো মানুষকে নিয়ে এই শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দি করে রাখা হইল। সিদ্ধান্ত হইল আল্লাহ ইউনকিহু ইলাইহিম ওয়া লা ইউনকিহুহুম, এদের সাথে কেউ বিয়ে শাদী করা দেওয়াও যাবে না, করানো যাবে না, এদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এদের মেয়ে বিয়েও করানো যাবে না। এমনকি ঠিক এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ে আবু লাহাবের দুই ছেলে বিয়ে করেছিল, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুজনকে এই সময় তালাক দিয়ে দিছে। আবু লাহাব নির্দেশ দিছে তোমরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়েকে তালাক দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে দুই মেয়ে চলে আসছে, এরকম সিদ্ধান্ত হলো যে এদের কারো কাছে বিয়ে দেওয়াও যাবে না, বিয়ে করানো যাবে না। ওয়ালা ইয়াবিউহুম শাইয়্যান ওয়ালা ইয়াবতাউ মিনহুম, এদের কাছে কোনো জিনিস বিক্রিও করা যাবে না, এদের থেকে কিছু কেনাও যাবে না, এদের কাছে কোনো জিনিস বিক্রি করা যাবে না, এমনকি কেনাও যাবে না। কোনো বাহিরের থেকে ব্যবসায়ীরা যখন আসতো তখন তারা বাধা দিত যে এদের কাছে জিনিস বিক্রি করতে যাওয়া যাবে না, এবং তাদেরকে বলে দিত তোমাদের জিনিস যদি বিক্রি না হয় তা আমরা তোমাদেরকে টাকা দিয়ে দিব, তাও এদের কাছে বিক্রি করবে না। কত জঘন্য নিষ্ঠুর যে এদের কাছে কোনো জিনিস বিক্রিও করা যাবে না, কোনো খাবার পৌঁছানো যাবে না, এদের সাথে কেউ বসতে পারবে না, কথা বলতে পারবে না, এদের সাথে উঠা বসা করা যাবে না, এমন কি এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তাদের হাতে তুলে দিতে যাতে প্রস্তুত হয়ে যায়, এইরকম পরিস্থিতি না আসা পর্যন্ত এটা বন্ধ করা যাবে না। এভাবে তারা একটা চিঠি লিখলো, এই চিঠিটা কাবার মধ্যে ঝুলিয়ে দেওয়া হইল যে আজকে থেকে এই বনু হাসেব এবং বনু মুত্তালিবের সাথে এরকম এই সিদ্ধান্ত হইল, কেউ এই সিদ্ধান্ত অমান্য করলে সেও এটার ভিতরে অন্তর্ভুক্ত হবে। আবু তালেব সহ তারা মেনে নিল যে আমরা প্রয়োজনে এটা স্বীকার করে নিব, কষ্ট স্বীকার করব, তবুও আমরা এদের কাছে মাথা নত করব না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এদের হাতে তুলে দিব না। আল্লাহু আকবার। তখন এই পরিস্থিতি চলতেছিল, আবু তালেব সবসময় বাতিদের জন্য ভয়ের মধ্যে থাকতেন। রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিছানায়, প্রথম রাত্রে এক বিছানায় শোয়াইতেন, কিছুক্ষণ রাত হওয়ার পরে ওই বিছানায় আরেকজন যুবককে শোয়াই দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিবর্তন করে অন্য বিছানায় নিয়ে যেতেন। আল্লাহ, কারণ রাত্রে যদি কাফেররা এসে আক্রমণ করে মেরে ফেলার জন্য, যাতে সন্ধ্যাবেলায় দেখে গেছে এক বিছানায়, রাত্রে যেন ওই বিছানায় না পায়। আবু তালেব নিজ দায়িত্বে কিছু যুবককে নবী সরসালামকে পাহারা দেওয়ার জন্য নিয়োগ করেছিল, তারা এই কাজটা করত। হাকিম ইবনে হাজাম এবং হেসাম ইবনে আমর, এই দুইজন গোপনে গোপনে মাঝে মাঝে রাত্রের অন্ধকারে খাবার পৌঁছিয়ে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং এই অঞ্চলের মানুষগুলোকে, মাঝে মাঝে বাহিরের থেকে খাবার এনে দিতেন। তবে এই 3 বছর তাদের খাবার দাবারে অনেক কষ্ট করতে হয়েছে, কঠিন কষ্টের মধ্যে দিয়ে তাদের দিন অতিবাহিত হয়েছে। একদিন আবু তালেব বললেন সবাইকে, চলো আমরা সবাই আজকে আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর কাছে দোয়া করে আসি। আবু তালেব সবাইকে নিয়ে আল্লাহর ঘরে গিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা আনসুরনা আলা মান যালামানা ওয়া কাতা আরহামানা ওয়াস্তাহিল্লা মা ইউহরিমু আলাইহি মিন্না, আল্লাহুম্মা আনসুরনা আলা মান যালামানা, হে আল্লাহ যারা আমাদের উপরে জুলুম করে তুমি তাদের উপরে আমাদেরকে বিজয়ী করো, আমাদেরকে বিজয় দান করো। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে সাহায্য করো জালেমদের উপরে যারা আমাদের উপরে জুলুম করতেছে। ওয়াকাতা আরহামানা, আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে নিয়েছে, হে আল্লাহ তাদের উপরে আমাদেরকে সাহায্য করো। আল্লাহর ঘরের ভিতরে গিয়ে দোয়া করে আসলো। দেখেন তাহলে বোঝা যায় কাফেরও আল্লাহর কাছে দোয়া করে। আবু তালেব কিন্তু মুমিন না, কিন্তু দোয়া করছে সবাইকে নিয়ে কার কাছে? আল্লাহ সুবহানাহু তাআলার কাছে। তারা জানতেন যে এই বিপদ থেকে মুক্তি আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না। এই দোয়া করে আসার পরে আল্লাহ পাক কিছু মানুষের ভিতরে মনটা নরম করাই দিল। যারা অবরোধটা আরোপ করেছে, গৃহবন্দী করেছে, তাদের ভিতরে কেউ কেউ এসে বলতেছে যে শোনো, এই যে কাজটা আমরা করতেছি এটা অমানবিক, এটা মানুষের সাথে মানুষ করতে পারে না। ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের মতের মিল নেই, কিন্তু তাই বলে এভাবে আমরা তাকে নির্যাতন করা, তাকে আটকিয়ে রাখা, তার কারণে আরো নিরীহ মানুষদেরকে এইভাবে নারী শিশু এদেরকে পর্যন্ত আটকাই রাখা, কষ্ট দেওয়া, এটা আমাদের ঠিক হচ্ছে না। তখন তাদের ভিতর থেকে অনেক যুবক দাঁড়িয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থেকে বের করতে হবে। আলহামদুলিল্লাহ, সর্বশেষ মাতআব ইবনে আদি নামক এক যুবক, তার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তার নেতৃত্বে এই অবরোধ থেকে, গৃহবন্দী অবস্থা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করা হলো। সুবহানাল্লাহ। এর ভিতরে আরো অনেক ঘটনা, অনেক কিছু ঘটেছে, আমরা সংক্ষিপ্ত সময়ের কারণে বিস্তারিত আলোচনা করিনি। সর্বশেষ কথা হলো, এই গৃহবন্দী অবস্থা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি? এর মধ্যে প্রথম শিক্ষণীয় বিষয়, নবীওয়ালা যে দাওয়াত, এই দাওয়াতের উপরে ইস্তিকামত থাকা, এই দাওয়াতের উপরে সবর থাকা, এই দাওয়াতের উপরে সাবেত থাকা, এটা একজন মুমিনের মূল কাজ। যদিও এই দাওয়াতের অনুসারী হবে কম, এই দাওয়াতে মানুষ থাকবে কম, কিন্তু যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন, শিরকের সামনে মাথা নত করা যাবে না, কুফরের সামনে, নেফাকের সামনে, বেদাতের সামনে আপোষ করা যাবে না। এরকম বিপদ মুসিবত আসতে পারে। অসংখ্য ভাই আজকে আমাদের কাছে টেলিফোনে সাক্ষাতে কেঁদে কেঁদে বলে, সেই ওই যুগের চিত্র আমরা এই যুগেও দেখি। অসংখ্য ভাইয়ের কান্নায় বাংলার জমিনে বেশি আসে যে শায়খ, আমরা সুন্নতের আমল করতে গিয়ে এলাকার লোকেরা আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করা হচ্ছে, অপরাধ একটা সুন্নতের আমল করে, শেরেক করে না, শেরেক মুক্ত জীবনযাপন করতে চায়, বেদাত মুক্ত জীবনযাপন করতে চায়, তাওহীদের উপরে চলতে চায়, সুন্নতের উপরে চলতে চায়, এই অপরাধে এই বাংলার হাজার হাজার যুবক আজকে কঠিন নির্যাতনের ভিতরে আছে। তাদের নামে অপবাদ আরোপ করা হয়, তাদেরকে বলা হয় শোনো এগুলো থেকে ফিরে আসো, না হয় তোমাদেরকে জঙ্গি বলে ধরাই দেব, এই কথা বলা হয়। অথচ এই দাওয়াতের সাথে জঙ্গিবাদের কোন দূরতম সম্পর্ক নাই। আমরা এই বাংলাদেশকে শেরিক মুক্ত বাংলাদেশ চাই, বেদাত মুক্ত বাংলাদেশ চাই, কিন্তু সেটা চাওয়ার পদ্ধতি হলো দাওয়াতের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, কোন প্রকার বল প্রয়োগের মাধ্যমে, জঙ্গিবাদের মাধ্যমে, কোন প্রকার অস্ত্র প্রয়োগের মাধ্যমে আমরা এগুলো দূর করতে চাই না। আমাদের আমরা চাই দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে এই শেরেক দূর করব, বেদাত দূর করব, কারণ এগুলো বল প্রয়োগ করে দূর করার বিষয় না, এগুলো জোর জবরদস্তি করে দূর করা যায় না, এগুলো মানুষের মন মগজ থেকে, আকল থেকে, বিবেক থেকে, তার কলব থেকে দাওয়াতের মাধ্যমে বুঝেই দূর করতে হয়, এগুলো তার নিজের থেকে দূর করতে হয়, এগুলো আইন করে বাধ্য করে দূর করা যায় না। তাকে শিরকের বিষয় বুঝাইতে হবে, শিরকের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আমরা চাই দাওয়াতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে মানুষ নিজের থেকে শেরেক ছেড়ে দিবে, বেদাত ছেড়ে দিবে। কিন্তু দেখা যায় এই নিরীহ ভাইদেরকে অনেকে বলে যে তোমার এলাকা থেকে বের করে দিব, তুমি আমাদের সাথে মিলেমিশে আমরা যা করি তুমিও তা করতে হবে, আমরা যেভাবে শেরেক করি তোমারও শেরেক করা লাগবে। অনেক ভাই কেঁদে কেঁদে বলে যে শায়েখ আমাদেরকে বাধ্য করা হয় যে তোমরা এই শেরেক করতে হবে, বেদাত করতে হবে, না হয় এই এলাকায় থাকতে পারবে না। অসংখ্য রকমের নির্যাতন, কত ভাইকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। বলে যে আমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী এইভাবে এগুলো করিয়ে আছে আর তুমি কো এগুলো করা যাবে না, চলে যাও আমার ঘর থেকে বের হয়ে যাও। সেই চিত্র আমরা এখনো দেখি। যদি আসলে এই তাওহিদ ভিত্তিক ইমান, শেরেক মুক্ত ইমান, বেদাত মুক্ত সুন্নতি আমল, এটা সবচেয়ে জটিল এবং কঠিন জিনিস। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমরা এই বাংলার জমিনে, যেই জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, যেই জমিনটা আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের জন্য নির্বাচিত করেছেন, আমরা কেউ আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দিই নাই, দরখাস্ত দিই নাই। দরখাস্ত দিয়েছেন আপনারা যে আল্লাহ বাংলাদেশে সিলেটে যাইতে চাই, দরখাস্ত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নির্বাচিত করছেন আপনাকে আমাকে সিলেটের জন্য, এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জন্য, আমরা কেউ দরখাস্ত দিয়ে আসিনি। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যেই জমিনকে আমাদের জন্য নির্বাচিত করেছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা যেই জমিনটাতে আসছি সেই জমিনটাতে বিশুদ্ধ ইসলামের চর্চা নেই, সেই জমিনটা অসংখ্য শিরকে ভরা, সেই জমিনটা অসংখ্য বেদাতে ভরা, আমরা এসে এই অবস্থায় পেয়েছি। আমাদের মূল কাজ এই জমিন থেকে শিরক দূর করে তাওহীদ প্রতিষ্ঠা করা, এই জমিন থেকে বেদাত দূর করে সুন্নত প্রতিষ্ঠা করা, এটার আমরা এক একজন দায়ী আল্লাহ হব। বাংলাদেশের যে যে অঞ্চলে যেখানে বসবাস করি সেখানে গিয়ে শান্তিপূর্ণভাবে এলমের মাধ্যমে আমাদের দাওয়াত হবে এলমি দাওয়াত, জ্ঞানের বিপ্লব, এলমের বিপ্লব হবে। এটা এটা কোনো জঙ্গিবাদের বিপ্লব না, কোনো উগ্রপন্থার বিপ্লব না, এটা হবে এলমের বিপ্লব, জ্ঞানের বিপ্লব। এলমের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে আমরা এই বাংলাদেশের থেকে শেরেক দূর করে তাওহীদ প্রতিষ্ঠা করতে চাই, বেদাত দূর করে সুন্নত প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য আমার ভাইরা এই কাজ করতে গেলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, ওয়া তাওয়াসাউ বিল হকের কাজ করতে গেলে ওয়া তাওয়াসাউ বিস সবর লাগবে। এটা এটা একটার সাথে একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত। যখন আপনি আমানু ওয়া আমিলুস সলিহাত, এই শিরক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত সুন্নতি আমলের দাওয়াত দিবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, এটাই হক, এই হকের দাওয়াত যখন দিবেন তখন বিভিন্ন রকমের শারীরিক, মানসিক, আর্থিক বিভিন্ন ক্ষতির সম্মুখীনের সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে ওয়া তাওয়াসাউ বিস সবর, সবরের সাথে এটার উপরে ইস্তিকামত থাকতে হবে। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমাদেরকে ইস্তিকামত থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাতকে জানার, বুঝার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাতের আলোকে আমাদের জীবনকে গড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন সুন্নত নববীর প্রচার, প্রসার, দাওয়াত আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককে এক একজন দায়ী আল্লাহ বানিয়ে দিন। আল্লাহ পাক এই সিরাতে মুস্তাকিম সম্মেলনকে কবুল ও মঞ্জুর করেন। এই সম্মেলনের মাধ্যমে বাংলার ঘরে ঘরে যাতে সিরাতে মুস্তাকিমের সঠিক দাওয়াত, সিরাতে মুস্তাকিম কিভাবে মানুষ পেতে পারে সেই দাওয়াতটা যেন বাংলার প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যায়, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিলেট অঞ্চলকে কবুল ও মঞ্জুর করে নিন। এই অঞ্চলের প্রত্যেকটা ভাই বোনকে আল্লাহ পাক শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। এই অঞ্চলের ভাই বোনেরা কিন্তু খুবই ইসলাম প্রিয়, আল্লাহর দিনকে ভালোবাসেন, দিনকে খুব পছন্দ করেন, কিন্তু তাদের সামনে দিনের সঠিক তাওহীদি দিনের চিত্রটা পরিষ্কার রূপে ফুটে উঠে নাই। তারা যেই দিন পালন করতেছেন দেখা যায় অনেক সময় অনেক শিরক করেও তারা এটাকে দিন মনে করতেছেন। তারা যদি জানতেন যে এটা দিন না, তারা জীবনেও এটা করতেন না, কিন্তু এটা তারা জানার সুযোগ পান নাই। এটা তাদের দোষ না, এটা তারা জানার সুযোগ পান নাই, এটা যে শিরক, এটা যে বেদাত। এই জন্য আমরা অত্যন্ত দরদের সাথে, মহব্বতের সাথে এই অঞ্চলের ভাই বোনদের কাছে দাওয়াত দিতে হবে যে ভাই আপনি করতেছেন যেটা ইবাদত মনে করে আসলে এটা শিরক, আসলে এটা বিদআত। যখন ওই ভাই বোন বুঝতে পারবে যে আমি তাকে ভালোবাসি, তাকে মহব্বত করি, তাকে আসলে ভালোবেসেই আমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তখন ইনশাআল্লাহ সেই দাওয়াত গ্রহণ করবে। এইভাবে আমরা সবাই এই অঞ্চলের ভাই বোনদের কাছে ইনশাআল্লাহ সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে দাওয়াত পৌঁছাবো। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।